সারা বিশ্বের পরিবেশ বিশেষজ্ঞ মণ্ডলী আজ অনেক সচেতন পরিবেশ দূষণ থেকে, তবুও কেন যেন চারিদিক থেকে রেডিও টেলিভিশনের অমার্জিত শব্দ আর ডিশ চ্যানেলের ধুমধা। নীতিগতভাবে বলুন তো, এটা ন্যায় না অন্যায়? চোখ গেল রে, কান গেল রে, মান গেল রে, প্রাণ গেল রে, চোখ গেল রে, কান গেল রে, মান গেল রে, প্রাণ গেল রে, দিশেন তিনা টিভির জ্বালায়, টিভির জ্বালায়, টিভির জ্বালায়, ইমান রাখা দায়, নাউজুবিল্লাহ নগ্ন ছবি ফেলছে বেকাই দায়, দিশেন তিনা টিভির জ্বালায়, টিভির জ্বালায়, টিভির জ্বালায়, চোখ গেল রে, কান গেল রে, মান গেল রে, প্রাণ গেল রে, দিশেন তিনা টিভির জ্বালায়, টিভির জ্বালায়, টিভির জ্বালায়, বড় সাহেবের দিদিরা সব ভিসিআর দেখে, কসমেটিক আর লিপস্টিক ঠোঁটে মুখে মেখে, বড় সাহেবের দিদিরা সব ভিসিআর দেখে, কসমেটিক আর লিপস্টিক ঠোঁটে মুখে মেখে, বেগম কোথায় আসর জামাই সাহেবের নাই জানা, বেগম কোথায় আসর জামাই সাহেবের নাই জানা, নগ্ন ছবি রঙিন আলুই বাবুজে রাত কানা, বাবুজে রাত কানা, চোখ গেল রে, কান গেল রে, মান গেল রে, প্রাণ গেল রে, দিশেন তিনা টিভির জ্বালায়, টিভির জ্বালায়, টিভির জ্বালায়, ইমান রাখা দায়, নাউজুবিল্লাহ নগ্ন ছবি ফেলছে বেকাই দায়, দিশেন তিনা টিভির জ্বালায়, টিভির জ্বালায়, টিভির জ্বালায়, চোখ গেল রে, কান গেল রে, মান গেল রে, প্রাণ গেল রে, দিশেন তিনা টিভির জ্বালায়, টিভির জ্বালায়, টিভির জ্বালায়, সকালে যাই রে বিবি ডালা কাটা পরি, ভ্যানিটি ব্যাগ হাতে নিয়ে রূপের বাহাদুরি, নই সকালে যাই রে বিবি ডালা কাটা পরি, ভ্যানিটি ব্যাগ হাতে নিয়ে রূপের বাহাদুরি, বিবি নাকে পরের সাথে করে সে মিতালি, বিবি নাকে পরের সাথে করে সে মিতালি, নিশার তালে মাতাল হয়ে স্বামী দেয় হাত তালি, স্বামী দেয় হাত তালি, চোখ গেল রে, কান গেল রে, মান গেল রে, প্রাণ গেল রে, দিশেন তিনা টিভির জ্বালায়, টিভির জ্বালায়, টিভির জ্বালায়, ইমান রাখা দায়, নাউজুবিল্লাহ নগ্ন ছবি ফেলছে বেকাই দায়, দিশেন তিনা টিভির জ্বালায়, টিভির জ্বালায়, টিভির জ্বালায়, এরা নাকি সভ্য সমাজ আছে গাড়ি বাড়ি, স্বামীর মাথায় দিব্যি দিয়ে করছে খবরদারি, এরা নাকি সভ্য সমাজ আছে গাড়ি বাড়ি, স্বামীর মাথায় দিব্যি দিয়ে করছে খবরদারি, এ সমাজের ভাঙড়ে তালা রুখো খবরদারি, এ সমাজের ভাঙড়ে তালা রুখো খবরদারি, ওহির সমাজ কায়েম করে বাঁচাও দেশের নারী, বাঁচাও দেশের নারী, চোখ গেল রে, কান গেল রে, মান গেল রে, প্রাণ গেল রে, দিশেন তিনা টিভির জ্বালায়, টিভির জ্বালায়, টিভির জ্বালায়, ইমান রাখা দায়, নাউজুবিল্লাহ নগ্ন ছবি ফেলছে বেকাই দায়, দিশেন তিনা টিভির জ্বালায়, টিভির জ্বালায়, টিভির জ্বালায়, এরা নাকি সভ্য সমাজ আছে গাড়ি বাড়ি, স্বামীর মাথায় দিব্যি দিয়ে করছে খবরদারি, এরা নাকি সভ্য সমাজ আছে গাড়ি বাড়ি, স্বামীর মাথায় দিব্যি দিয়ে করছে খবরদারি, এ সমাজের ভাঙড়ে তালা রুখো খবরদারি, এ সমাজের ভাঙড়ে তালা রুখো খবরদারি, ওহির সমাজ কায়েম করে বাঁচাও দেশের নারী, বাঁচাও দেশের নারী, চোখ গেল রে, কান গেল রে, মান গেল রে, প্রাণ গেল রে, দিশেন তিনা টিভির জ্বালায়, টিভির জ্বালায়, টিভির জ্বালায়, ইমান রাখা দায়, নাউজুবিল্লাহ ছবি ফেলছে বেকায়দায়, টিশন টিনে টিভির জ্বালায়, টিভির জ্বালায়, টিভির জ্বালায়, টিভির জ্বালায়, টিভির জ্বালায়, টিভির জ্বালায়, টিভির জ্বালায়।